السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين আজকে আল্লাহর ঘরে এই বৈঠকে একটি কথা আলোচনা করব, যে কথাটা পালন করা, এমন একটি ইসলামের বিধান যেটা পালন করা বড় কঠিন। আমি নিজের জন্য বলছি, পারি না, অনেক সময় পারি না, হয়তোবা আপনারাও বলবেন কঠিন, কিন্তু যদি পালন করতে পারেন তার ফল হচ্ছে অনেক বেশি। দাওয়াতের ক্ষেত্রে তো বটেই, সাংসারিক জীবনে, স্বামী স্ত্রী সংসারে, ছেলে মেয়েদের সাথে যদি আপনি পারেন তাহলে খুবই ফলপ্রসূ। সেটা কি জানেন? সেটা হচ্ছে ধৈর্য, ওয়াতাওয়াসাও বিসসাবর, যে চার নম্বর জ্ঞান আমরা বলে থাকি, এটা হচ্ছে বিশাল কঠিন। প্রত্যেক কাজে সবুর চাই, ধৈর্য চাই। যেমন ফল পাওয়ার জন্য তাড়াতাড়ি করলে হবে না, তেমনি যদি কেউ আপনার প্রতি রাগান্বিত হয়, যদি কেউ আপনার উপরে অন্যায় করে, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, তো মানে বদলা নেওয়ার জন্য তাড়াহুড়ো, মানে কি বদলা নেওয়ার নিয়তি করলে হবে না, মাফ করে দিতে হবে। পারবেন মাফ করতে? পারবেন? কঠিন, খুব কঠিন, কিন্তু যদি আপনি করেন তো ফল একদম সাথে সাথে ফল আসবে। কিভাবে? ওই যেমন আমরা অনেক সময় ঘটনা বলি, দুটো ঘটনা বলি। সিরিয়াতে একজন আলেম জামে মসজিদ করবে, তো চাঁদা চাইতে গিয়েছিল, একজন বিশাল ব্যবসায়ীর কাছে চাঁদা চাইতে গিয়েছিল, তো চাঁদা দেওয়ার বদলে হাতে থুতু দিয়েছিল। মানে কোনো একটা রাগ ছিল, কিছু ছিল, বা ইসলাম পছন্দ করে না, মসজিদ তৈরি করে দেবো, অথবা সে বিশাল কোটিপতি, হাতে থুতু দিয়েছিল। হাতে থুতুটা নিয়ে এভাবে বলছে, হাজ আলিল্লাহ, এ হাজ আলী ও মাজ আলিল্লাহ, এ তো আমার প্রাপ্য ছিল, আমি নিলাম, আল্লাহর জন্য কি দেবে? দাও আথুতু দেবে? আল্লাহ, আমি আপনি হলে কি হতো? আমি আপনি হলে হয়তো জুতো তুলে আমার গায়ে থুতু দিলি, আমার হাতে থুতু দিলি। সুবহান আল্লাহ, দেখেন এই ধৈর্য ধরার ফলে কেমন কারেন্ট ফল চলে এলো, যে সঙ্গে সঙ্গে গোটা মসজিদটা আমি বানিয়ে দেবো, হুজুর আমাকে মাফ করুন, আমি গোটা মসজিদটা বানিয়ে দেবো। আর একটা ঘটনা আমেরিকার বলা হয়, বানানো ঘটনা, আমার ধারণা নয় যে বানানো ঘটনা, কারণ ওলামারা লিখেছেন তাদের কিতাবে, আমেরিকার দাওয়াতের এক সৌদি, সৌদি নামাজ পড়ে না, এমন বহু সৌদি আছে নামাজ পড়ে না, তার বাসায় গেছে নামাজের দাওয়াত দেওয়ার জন্য, রিং কল, মানে কি বলে, কল, কলিং বেল দাবিয়েছে, এসেছে, সামনে বলছে, হ্যাঁ কি চাও? তো বলছে যে আমাদের সাথে একবার মসজিদে যেতে হবে। তো মানে এত বড় সাহস, ও থুতু মেরে দিয়েছে। থুতু যখন মেরেছে তখন থুতুটাকে নিয়ে, সম্ভবত পাকিস্তানি ছিল, তো সে নিয়ে বলছে, আওলাদের রাসুলের থুতু, আলহামদুলিল্লাহ, আওলাদের রাসুলের থুতু। যেমনি আওলাদের রাসুল বলেছে, সৌদি বুঝতে পারছে যে আওলাদের রাসুল, হোক আর না হোক, যেহেতু সৌদি আরবের, বলেছে আওলাদের রাসুলের থুতু। ওর মনের ভিতরে নাটকীয় পরিবর্তন এসেছে, এসে তার হাত ধরে বলছে, আমাকে ক্ষমা করে দাও। বুঝলি না, আমি ক্ষমা করবো না, আমার সাথে মসজিদে যেতে হবে, তবে আমি ক্ষমা করবো। বলছে হ্যাঁ যাবো, হয়ে গেল। দেখলেন ধৈর্য ধরার যে একটা, মানে আল্লাহ আকবার, এটা মানে সবাই পারবে না। এটা ছিল কার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আল্লাহ আকবার, ওই দেখেন পেশাব করে দিচ্ছে মসজিদের ভিতরে, কিভাবে তিনি সামনে নিচ্ছেন, এটা আপনারা জানেন। একজন এসে গলার চাদর ধরে টান দিচ্ছে, দাগ হয়ে যাচ্ছে গলাতে, কিছুই বলছে না। আল্লাহ আকবার, পারবেন? ভারী কঠিন জিনিস। এই নিয়ে কিছু কথা আলোচনা আছে। কোন হীন শত্রু যদি হীনতা প্রকাশ করতে হীন কর্ম করে থাকে, তাহলে তার প্রতিশোধ নিতে ভদ্রলোকের উচিত নয় অনুরূপ হীন কর্ম করা। কেউ যদি আপনাকে সুরের বাচ্চা বলে গালি দেয়, তো আপনার জন্য জায়েজ, আপনি সমগালি পাল্টা গালি দিতে পারেন, তাই না? কিন্তু যদি না দেন তাহলে তার ফলটা হবে আলাদা। এই জন্য বলা হয়, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়? কুকুর নিচ সে হীন, সে করেছে নিজের কাজ, তা বলে তুমি হীন হবে এটা উচিত নয়। মানুষের উচিত নয় কুকুর হওয়া, কুকুরের মতো কামড় দেওয়া। তুমি অধম বলিয়া কি আমি উত্তম হইব না? এই যে নীতি, তুমি অধম কিন্তু আমি উত্তম হইব, যদি এইটা হয় তার রেজাল্ট, তার ফলাফল খুব সুন্দর হয়। অনেকে বলে কুকুরের পায়ে কামড় দেওয়া যাবে না হুজুর, মানুষ হয়ে ডান্ডা মারা হবে না, ডান্ডাটাও মারা যাবে না। যদি ডান্ডা মারেন তাহলে প্রতিশোধ নেওয়া হলো, প্রতিশোধ না নিয়ে কি করতে হবে, ক্ষমা করে দিতে হবে। আর যেমন কুকুর তেমনি ময়ূর বলে আমরা অনেক সময়ে বদলা নিয়ে থাকি, যেমন কুকুর তেমনি ময়ূর। দেখবেন অনেক অনেক ক্ষেত্রে আপনি আত্মীয়তার বন্ধনে দেখবেন ও আসে না আমিও যাব না, ও আমার বিয়েতে এলো না আমি ওর বিয়েতে যাব না, তারপর ও আমাকে দাওয়াত দেয়নি আমি ওকে দাওয়াত দেবো না। এটা সাধারণ সাধারণ মানুষের চাল চলন এইরকমই, কিন্তু না ও যেটা করেছে ভুল করেছে, তা বলে আমি ভুল করব, এটা কিন্তু জ্ঞানী মানুষের কাজ না, কিন্তু কঠিন। আমরা সব সময় প্রস্তুত থাকি যেমন কুকুর তেমনি ময়ূর দেবো, তবুও তা যদি না করে ক্ষমা করা যায় সেটাই হলো অতি উত্তমের উত্তম পরিচয়। আপনি যে উত্তম অধম নন তারই পরিচয় আপনি বহন করবেন আপনার কর্মের মাধ্যমে। আমি বলছি এটা কঠিন, এটা আমার জন্য কঠিন, সবারই জন্য কঠিন। একমাত্র উচ্চ পর্যায়ের উচ্চ মনের মানুষ ছাড়া এটা কেউ পারে না, তবু বলতে করতে উদ্বুদ্ধ করছি। যদি একজনে কেউ পারেন তবে আমার বলার উদ্দেশ্য, আমার বলার যে মানে সফল হবে, সফল হবে বা সাধন হবে। যে অসম্মান করেছে তাকে আপনি সম্মান করুন, যে আপনাকে দাওয়াত দেয়নি তাকে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, যে আপনাকে গালি দিয়েছে তার জন্য দোয়া করুন, পারবেন? যে আপনাকে গালি দিয়েছে তার জন্য আপনি দোয়া করুন। আপনাকে কেউ শুয়োরের বাচ্চা বললে আপনি বলে হাদা কাল্লা, পারবেন? আল্লাহ আকবার। আপনাকে কেউ ছোট করছে আর আপনি তাকে তার সম্মান দিচ্ছেন, দুশ্মনকে উঁচু পিড়ে বলা হয়, তো এটাই যদি করতে পারেন তার ফল হচ্ছে আলাদা। তার নীতির নীতির বিধান তার দলিল নেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললাম যে উচ্চ পর্যায়ের মানুষ ছাড়া কেউ পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিল মান কাতাআক, প্রথম কথা হলো তুমি তার সাথে বন্ধন জুড়ে রাখো যে তোমার সাথে বন্ধন কেটে দিতে চায়। আল্লাহু আকবার। আপনাকে আপনার আত্মীয় কোনো আত্মীয় চায় না, আপনি যান ও আসে না আপনি যান, ও দাওয়াত দেয় না আপনি দেন, ও আপনার ছেলের বিয়েতে আসেনি আপনি যান, এটা পারবেন? বিশাল কঠিন। টেলিফোন, এই যে আমাদের হুজুরে হুজুরে কোনো জায়গায় দেখবেন যোগাযোগ নেই, আমরা যারা দায়ী দায়িত্বে দায়িত্বে যোগাযোগ নেই, কেন নেই? উনি টেলিফোন করেন না, আমি যদি বলি আপনিও টেলিফোন করেন না, হলো যে আপনি করেন না আমিও করি না, তো আপনি করেন না বলে আমি করি না, সে যদি বলে আপনি করেন না বলে আমি করি না, তাহলে তাহলে রোগটা কোথায় আছে? রোগটা উভয়ের মাঝে আছে। যদি ছোট হওয়া যায় তো তার ফল ভালো হয়, আর যদি বসে থাকা হয় ও যোগ করবে তারপর। দেখুন বনে বনে এরকম অবস্থা, যায় যায় এরকম অবস্থা, ভাইয়ে ভাইয়ে এরকম অবস্থা, ও করে না তো আমি কেন করব, আমি কি ছোট হতে যাব? কিন্তু যদি হও, স্বামী স্ত্রী রাগ হয়, রাগ গোসা হয় না? হয় না। এবার রাগটা মানাবে কে? ও বলে আমি ছোট হবো কেন, ও রাগ ও দরকার আছে, ও আপনার রাগ ঠিক মেটাবে। হ্যাঁ হয় তাই, পুরুষ যেহেতু এই যে বললাম পুরুষ ছোট হয় স্ত্রীর কাছে, কেন বুঝতে পারছেন, তাকে রাগ মিটাতে হয়। কিন্তু স্ত্রী যদি রাগ ছোট হিসাবে রাগটা মিটায়, আল্লাহ আকবার, বলার নেই। কিন্তু আপনি যদি পারেন ক্ষমা করে দেন, আপনি যদি সেটাকে সামলে নেন, তো নিশ্চয়ই সিল মান কাতাক, যে আপনার বন্ধনকে ছিন্ন করতে চাচ্ছে তার সাথে আপনি জোড়া লাগিয়ে চলুন, জোড়া দেন, পারবেন? বিশাল কঠিন কাজ। ওয়া আতি মান হারামাক, তোমাকে যে দেয়নি তোমাকে যে বঞ্চিত করেছে তাকে তুমি দান করো। কঠিন কাজ না? আপনি একদিন চাইতে গেছেন সে আপনাকে দেয়নি, আপনি একদিন ঋণ চাইতে গেছেন, আপনার মুসিবতে আপনার রোগে আপনার জ্বালাতে আপনার বালাতে তার কাছে রাত, আপনি জানেন যে ওর কাছে টাকা আছে কিন্তু দেবে না, আপনি জানেন যে দিল না, এবার সে একদিন আপনার কাছে বাধ্য হয়ে চাইতে এলো, আপনি বলে হ্যাঁ আমাকে দেয়নি, এর মজা বোঝো আমি দেবো না, আমার কাছে টাকা নেই, মিথ্যা বলে দিলেন, কিংবা ওই যে তাউরিয়া বলে এমন একটা কথা কায়দায় কথা বললেন, মিথ্যা হলো না, কিন্তু তাকে আপনি দিলেন না, কি জন্য? বদলাটা নিলেন, ও আমাকে দেয়নি, আমি ওকে দেবো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমাকে দেয়নি তাকে তুমি দাও, যে তোমাকে দেয় তাকে দেওয়াস, এ তো ভালো কথা, যে তোমাকে দাওয়াত দেয় তাকে তুমি দাওয়াত দেবে, তাই না? এটা স্বাভাবিক কথা, এটা তো সবাই পারে। কিন্তু যা যে তোমাকে দাওয়াত দেয় না তাকে যদি দাওয়াত দাও, এটাই হচ্ছে বেশি উত্তম কথা। আর শেষকালে ওয়া আফু আম্মান জালামাক, এই যে এটাই হচ্ছে মেন কথা, যে তোমার প্রতি অন্যায় আচরণ করেছে তাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করো, মন হতে বিদ্বেষ বিষ নাশ, ক্ষমা করো। তাহলে তিনটে কথা বুঝতে পারলেন, যে বন্ধন ছিন্ন করে তার সাথে বন্ধন বজায় করো, যে তোমাকে দেয় না বঞ্চিত করে তাকে তুমি দাও, আর যে তোমার প্রতি অন্যায় করে অত্যাচার করে তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আকবার। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদিল আমানাতা ইলা মানি ইতামানাক ওয়ালা তাখুম মান খানাক, একই অর্থ, কাছাকাছি অর্থ, তোমার কাছে যে আমানত রেখেছে সেই আমানত তুমি আদায় করো। আমানত কাকে বললে বলছেন আন্দা? আমানত, আমি 5000 টাকা বাদশায় 5000 রিয়ালটা আপনার কাছে রাখুন, আমি সময় সময়ে নেব, তাই না? আপনি বললেন কি হুজুর তো দিয়েছে, ঠিক আছে দিয়ে দেবো, এখন তো দরকার নেই, হুজুর বড় লোক মানুষ, টাকা নিয়ে কি করবে, তো হ্যাঁ দেশে পাঠিয়ে দিলাম। তারপর আমি চাই দেখলাম হুজুর আমি খরচ করে ফেলেছি, আচ্ছা সবুর করুন আমি এক সপ্তাহ পরে কি এক মাস পরে দেবো, হলো এটা কি হলো? এ হলো আমার এ না, খবরদার না, তোমার কাছে যে আমানত রেখেছে সেই আমানত ওইভাবেই রাখো। হ্যাঁ তুমি যদি না দরকার হয় তুমি অনুমতি নিতে হবে, তাই না? বিনা অনুমতিতে না, সেই আমানত তুমি নষ্ট করো না, আমানত প্রত্যর্পণ করো, ফিরিয়ে দাও। আর ওলা তাখুম মান খায়ানাক, তোমার যে খেয়ানত করেছে তুমি তার খেয়ানত করো না, বলে ও আমার এরকম করেছিল, ওর কাছে টাকা রেখেছিলাম, ও এরকম করেছিল, আমিও করব। কি হলো এটা? এটাকে বাংলাতে বলে ষঠে ষাঠং, ষঠের তাতে সাথে ষঠের সাথে ষঠতা করা, মানে ও যেমন আমার সাথে দুর্ব্যবহার করবে আমিও ওর সাথে দুর্ব্যবহার করে বদলা নেব। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম করো না, বরং এর বিপরীত করো, যদি করো তার ফল হবে সুন্দর, তার ফল হবে সুফল। এবার চলুন একটা অন্য প্রসঙ্গে যাই কাছাকাছি। আপনার দেশের রাজার বা শাসক তার একটা অধিকার আছে, এখন যদি রাজা, রাজারও অধিকার আছে প্রজাদের ওপর, আর প্রজারও অধিকার আছে রাজার উপর। এখন মনে করুন রাজা হচ্ছে জালেম, সে আপনার প্রজার অধিকার আদায় করে না, দেয় না, তাহলে কি প্রজা কি করবে? প্রজা বলবে রাজা যখন আমার অধিকার আদায় করে না তখন আমার গরজটা আমিও আদায় করব না। বুঝতে পারলেন ব্যাপারটা? আমাদের দেশের এক, আমাদের এলাকার এক শিক্ষিত ভদ্রলোক ট্রেনে যাতায়াত করতো, টিকিট কাটতো না, কোনো দূরে গেলে হয়তো কাটতো ধরা পড়ার ভয়ে, কিন্তু এই যে বাজার টাজার যেতে হলে এক স্টেশন দুই স্টেশন টিকিট কাটতো না। তোকে বলা হতো আপনি নামাজি মানুষ দাঁড়িয়েওয়ালা মানুষ টিকিট কাটেন না কেন? বলছে কত জায়গায় চাকরির জন্য ঘুরেছি সরকার চাকরি দেয়নি, তো আমি আমি টিকিট কাটবো কেন? বুঝতে পারছেন ব্যাপারটা? সরকার যখন তার হক আদায় করে না আমিও সরকারের আদায় করব না। বুঝতে পারছেন কি অবস্থা বাসা নামদা? যদি কোনো সময় ট্রেন ছুটে যাওয়ার ভয়ে ছুটে গিয়ে চাপ নেন আর বিনা টিকিটে পার হয়ে গেলেন, কোনো বাস, বাসে চাপলেন, বাসে তো কন্ডাক্টরের পয়সা নেয়, তাই না? এখন আপনাকে বাদ বাদ পড়ে গেল, বাদশা নেমে তখন কি খুশি, আজকে আমাকে পয়সা লাগেনি, তাই না? এরকম করতে হবে না, পয়সাটা আদায় করতে হবে। হ্যাঁ বলুন, ট্রেনে হয়তো আপনি ছুটে গেলেন টিকিট কাটার সময় পেলেন না, তারপর চিকারও ধরলো না, আপনি যেখানে স্টেশনে নামলেন সেখানেও চিকার ধরলো না, পার হয়ে গেলেন, মনটা কত খুশি হবে, আয় বিনা পয়সায় চলে গেলাম আজকে, তাই না? নাকি কিছু কর্তব্য আছে, কি করতে হবে? দ্বিতীয় দিন যখন আপনি ওই জায়গায় যাবেন তখন ডবল টিকিট কেটে নেন, যে বাসে আপনি গেছেন পয়সা চাইনি নামার সময় ভাই আপনি পয়সা নেন, নেই পয়সাটা নেন। যদি বাই চান্স চলে গেছেন পরে যে কোনো সময় সেই বাসের কন্ট্রাক্টরকে বলবেন যে আমি অমুক দিন গেছি ভাড়া দিনে, ফেরত দিতে হবে না? হবে না, এ না দিলে একদিন দিতে হবে, এটা নয় খুশির কিছু নয়। আমাদের অনেক মানুষ আছে যদি 5000 রিয়াল রাস্তায় কুড়িয়ে পায় কত খুশি হয় বলুন তো, এ খুশির কিছু না, এটা খুশির কিছু না, টাকা কুড়ি পেয়েছি। একটা হাড়কুড়ি পেয়েছি, খুব মজা, জাহান্নামের কি আগুন, এগুলো হচ্ছে আমানত। যদি আপনি বুঝতে পারেন যে এটা শাহ আলমের বটে, এই ঘড়িটা মোবাইলটা পড়ে আছে শাহ আলমের, আপনি সিমটা বের করে ফেলে দিলেন, পকেটে ভরে নিলেন, আর খুশি খুব, আর দামি মোবাইল পেয়েছে একটা, 2000 রিয়ালের মোবাইল, খুব খুশি হয় মানুষ। কিন্তু এটা যে কত বড় জিনিস, এটা যে জাহান্নামের আগুন, সেটা হয়তো মানুষ বুঝতে পারে না। তো দেশের রাজা যদি আপনার হক নষ্ট করে, তা বলে কি বিনিময়ে আপনি তার হক আদায় করবেন না? শুনুন এ ব্যাপারে, রাষ্ট্রনেতা নিজের অধিকার কড়ায় গণ্ডায় বুঝে নিলে এবং জনগণের অধিকার হজম করলে, হজম করে নিলেও তার প্রতি বিদ্রোহী হওয়া যাবে না। ও আমার হক দেয় না, ও আমার চাকরি দেয় না, ও আমার এই দেয় না, পানি দেয় না, ইলেকট্রিক নেই, কিছু নেই, রাজাকে মানলাম না। হ্যাঁ, তাদের অধিকার আদায় করে নিজেদের অধিকার কোথায় চাইতে হবে, কোথায় চাইতে হবে? ওদের আদায় করলাম, কিন্তু আমার অধিকারটা যে রাজা দিচ্ছে না, কি করব? শুনেন ইসলামের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে শাসক গোষ্ঠী দ্বারা অবৈধভাবে প্রাধান্য দেওয়ার কাজ হবে। দেখবে একজনকে দিচ্ছে, একজনকে দিচ্ছে না, যেমন আমাদের স্বজন পোষণ হয়, আত্মীয় যারা, নিজের পার্টির লোক যারা, তাদেরকে দেওয়া হয় চাকরি, তাদেরকে দেওয়া হয় সমস্ত সুযোগ সুবিধা, সুখ সুবিধা, আর যারা বিরোধী পার্টির, কিংবা অবশ্য ইসলামের বিরোধী পার্টি বলে কিছু নেই, তো আমি কথার জন্য বলছি, দেশের পরিবেশের হিসাবে নিজের আত্মীয়কে প্রাধান্য দেবে, আর যে আত্মীয় নয়, অনাত্মীয় দূরের, তাকে দেবে না। এরকম অবস্থা ঘটবে, এমন অনেক কাজ হবে যেগুলোকে তোমরা খারাপ জানবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আপনি সেই অবস্থায় আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুয়াদ্দুন আল হক আল্লাযী আলাইকুম ওয়া তাসআলুন আল্লাহ আল্লাযী লাকুম। তোমরা রাজার যে অধিকার, সেই অধিকার আদায় করবে তার জন্য, আর তোমাদের যে অধিকার রাজার কাছে, সেটা কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। পারবেন? পারবেন? এক মহিলা আমার কাছে অভিযোগ করছে, আমার স্বামী অত্যাচার করে, আমার স্বামী এই করে, আমার স্বামী ওই করে, আর তারপরেও সে চায় আমি তার হক আদায় করব। এমন দেখেন, আপনার যেটা অধিকার স্বামীর উপরে, স্বামীর আছে, সেই স্বামীর হক আপনাকে আদায় করতে হবে, যদিও সে আপনার অধিকার আদায় করে না। হ্যাঁ, আমিন। আমার শুনুন, যদি আপনি পারেন তাহলে আপনি ভালো মহিলা, জ্ঞানী মহিলা, আপনার স্বামী আপনার অধিকার আদায় করে না, আপনি যদি আদায় করেন, তা সত্ত্বেও যদি স্বামী বলে তাকে মেনে নিয়ে আপনি হক আদায় করেন, আর আপনার হকটা কার কাছে চান? আল্লাহর কাছে চান, আল্লাহ খুশি হয়ে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন এবং আপনাকে আপনার হক ফিরিয়ে দেবেন। আর একটি বর্ণনায় আছে, আদুল আদু ইলাইহিম হাক্কাহুম ওয়া সারুল্লাহ হাক্কাকুম, তাদের হক তুমি আদায় করে দাও, আর তোমাদের হক আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহ আকবার। তিনি আরো বলেছেন, বানী ইসরায়েলদের দিন ও দুনিয়া উভয়ের কাজে কাজ পরিচালনা করতেন নবীগণ, নবীগণই রাজা হতেন, নবীগণই ইবাদত পরিচালনা করতেন, নবীগণই রাজা হতেন, যেমন দাউদ আলাইহিসসালাম রাজা ছিলেন, তাই না? তো যখনই কোন নবী মারা যেতেন, তখনই অন্য আর এক নবী তার প্রতিনিধি হতেন, জেনে রাখো আমার পর কোন নবী নেই। এই গোলাম আহমদ কাদিয়ানি বলো আর যেই বলো, নবীত্ব দাবি করলে সব মিথ্যা, আমার পর আর কোন নবী নেই, বরং আমার পর অধিক সংখ্যক বা সংখ্যায় খলিফা হবে। তো চার খলিফা পার হয়ে গেছে, আর পঞ্চম খলিফা বলা হয় ওমর বিন আব্দুল আজিজকে, খলিফা এলো হলো, ঠিক ওইভাবেই নবুয়াতের যে সিস্টেমে রাজ্য চালানো দরকার সেইভাবেই চলছিল। সাহাবিগুল বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন, ফু বাইআতিল আউয়াল ফাল আউয়াল আতুহুম হাক্কাহুম ফাইন্নাল্লাহ সাইলুহুম আম্মা ইস্তারআহুম। তো তোমরা এক কাজ করো, যদি এরকম হয়, উল্টো পাল্টা হয়, তোমাদেরকে হক না দেয়, তোমাদের অধিকার আদায় না করে, বা খলিফা হলো না, নবুয়াতের মিনহাজ যাকে বলে, মানহাজে চলতে পারলো না, সেই ক্ষেত্রে তোমরা যে বায়াত করো, বায়াত কার হাতে হবে? রাষ্ট্রনেতার হাতে। রাষ্ট্রনেতার হাতে বায়াত হবে, সেই বায়াতে যা বলা হয় যে আনুগত্য করব, ইত্যাদি ইত্যাদি, বিদ্রোহ করব না, এই ওয়াদা তোমরা পালন করে যাও, যে যে হবে তার ওয়াদা পালন করে যাও। যদি তোমাদের অধিকার লঙ্ঘন করে, অধিকার নষ্ট করে, তো তোমাদের অধিকার নষ্ট করেছে, তার ব্যাপারে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন, তাদেরকে প্রশ্ন করবেন, তাদের কাছ থেকে জবাব, তাদেরকে তাদের কাছে জবাব নেবেন, তোমাদের কাছে জবাব নেবে না। যদি তোমরা রাজার হক আদায় না করো, খলিফার হক আদায় না করো, তাহলে তোমাদেরকেও আল্লাহ ছাড়বেন না। আল্লাহুল মুস্তাআন। তো আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে বিধানটা, যে পদ্ধতিটা খুবই কঠিন, কিন্তু যদি পালন করতে পারেন তাহলে শান্তি আর শান্তি। মালিক কোনো কারণে বেতন কাটলো, আপনি দেখলেন বেতন কেটে নিল, যা আমি ডিউটিতে যাব না, ফাঁকি দিলেন, হলো, এটা কি হলো? সঠে সাঠং, সঠে সাঠং। মালিক আমার বেতন কেটে নিল, আমি যাব না, আমি ডিউটিতে ফাঁকি দিলাম, তাই না? তো তারপরে স্বামীর, স্বামী যখন দেখছি যে এরকম আমার হক দিচ্ছে না, যা চাইছি তা দিচ্ছে না, লিপস্টিক চাইলাম দিল না, এটা কাপড় চাইলাম দিল না, যা আমিও তোমার খেদমত, আমি ঠিক মতো করবো না, সে তোমার শৈথিল্য করতে লাগলো, এটা করা যাবে না। তারপর বাবা যদি খারাপ হয় তো সন্তান তখন বাবারও আদেশ মানতে চায় না, মা খারাপ হলে মায়ের আদেশ মানতে চায় না। তারপরে আত্মীয়তার বন্ধনের কথা বললাম, যে ছিন্ন করলে পরে আপনাকেও ছিন্ন করতে মনে হয়। আর একটা কথা আমাকে একজন জিজ্ঞেস করেছিল, এখানে দোকানদার যারা আছে, মাজরার লোক থাকতে পারে, যারা মালিক বেতন কম করে দিলে মাজরা থেকে পুষিয়ে নেয়, আছে রিপোর্ট। তেমনি এক ভাই আমাদের মার্কেটের এক দোকান চালাতেন, কাপড়ের দোকান, তো তাকে মালিক বলেছিল তোমার সাথে, তোমার বাসা দূরে তো তোমাকে সাইকেল কিনে দেবো, কিন্তু হঠাৎ করে বলছে না তুমি তো বেতন পাচ্ছ, তোমাকে সাইকেল দেবো না। এবার সে আমাকে জিজ্ঞেস করছে যে হুজুর আমি যদি ক্যাশ, ক্যাশ তো আমার হাতে, পাঁচ রিয়াল দশ রিয়াল করে নিলে ক্ষমতা আছে কাফিলের? বাবারও ক্ষমতা নেই যে বুঝবে। তো আমি যদি পাঁচ রিয়াল দশ রিয়াল পঞ্চাশ রিয়াল করে কোনো জিনিসটা দাম বেশি করে বিক্রি করলাম, ওখান থেকে নিয়ে যদি আমি সাইকেলটা নিই, যেহেতু ওয়াদা দিয়েছিল, জায়েজ না? জায়েজ না। হ্যাঁ, চুরি করা হচ্ছে না, তবু তো চুরি করলো আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাখুম মান খানাক, যদিও কঠিন তো তোমার যে খেয়ানত করেছে তুমি তার খেয়ানত করো না। সরকারি ক্ষেত্রে, যে কোনো যেখানে চাকরির ক্ষেত্রে, সবারই ক্ষেত্রে দেখবেন যে কোনো দিকে না কোনো দিকে পুষিয়ে নেয়, দেখ দিবি না তাহলে আমি পুষিয়ে নিলাম। এটা কিন্তু মানুষের সাধারণত নিজের ঘাটতি পূরণ করে নেয় যেহেতু তার হাতে আছে, কিন্তু এটা ইসলামী নীতি নয়। ইসলামী নীতি কি? ওয়ালা তাখুম মান খায়ানাত, তোমার যে খেয়ানত করেছে তুমি তার খেয়ানত করো না। তারপরে শুনুন, এই আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি কারাবাতান আসলুহুম ওয়া ইয়াক্তাউনি ওয়া উহসিনু ইলাইহিম ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাই ওয়া আহলুমু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাই। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি এসে বলল, ইয়া আল্লাহর রাসূল, আমার কিছু আত্মীয় আছে, আমি তাদের সাথে আত্মীয়তা বজায় রাখি, আর আমার সাথে ওরা ছিন্ন করে, আমি ওদের সাথে মিশতে চাই কিন্তু ওরা আমাকে যেন মিশতে দিতে চায় না, বা মিশতে আমার সাথে মিশতে চায় না। আমি তাদের সাথে সদ্ব্যবহার করি আর তারা আমার সাথে দুর্ব্যবহার করে, তারা কষ্ট দিলে আমি সহ্য করি আর তারা আমার সাথে মূর্খের মতো আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন কুনতা কামা কুলতা ফাকান্নামা তুসিফুহুমুল মাল ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরান আলাইহিম মা দুমতা আলা যালিক। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তাই হয় যেমন তুমি বলছো, তোমার কথা যদি সত্য হয় যে তুমি চাইছো ওরা চায় না, তাহলে কি হবে? তাহলে তুমি যেন তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করছো। মানে কি গরম ছাই নিক্ষেপ করছো? মানে গরম ছাই নিক্ষেপ করা কি ভালো? ভালো না। কি তার মানে? অর্থাৎ এ কাজে তারা গুনাহগার হবে। মানে হচ্ছে যে তুমি তুমি গুনাহগার হচ্ছ না, তারা যে অন্যায়টা করছে তারা গুনাহগার হবে, এবং তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাহায্যকারী থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি এর উপর অনড় থাকবে। তোমার এই ব্যবহারের ফলে আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী নিযুক্ত হবে। আল্লাহ আকবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিল আল্লাযী ইযা কাতাআত রাহিমাহু ওয়াসালাহা। সেই ব্যক্তি সম্পর্ক বজায়কারী নয় যে সম্পর্ক বজায় করার বিনিময়ে বজায় করে সবাই করে, আপনি আমাকে দেবেন আমি আপনাকে দেবো, লেনদেনে তো দুনিয়া, কমার্শিয়াল লেনদেনের উপরে দুনিয়া, আপনি দিতে পারলে আপনি ভালো, দেওয়া বন্ধ হলে খারাপ। আজ আপনি ভাই আছেন, খুব ভালো ভাই, খুব ভালো ভাই, ভাই দেওয়া বন্ধ করে দেন, ভাই খারাপ হয়ে যাবে, তাই না? শ্বশুর বাড়িতে মাসালা জামাই, জামাইয়ের প্রশংসা কি? খুব জামাইয়ের প্রশংসা, কি ব্যাপার? দেওয়াটা বন্ধ হয়ে গেছে আর জামাই ভালো না, এ স্বাভাবিক। আমাকে বাদশাহ নামদার একদিন বলেছিলেন যে দিতে পারলে কে, শালার বেটাও বাবা কয়, আর দিতে না পারলে আপন বেটাও শালা কয়। এটা আমি বাদশার কাছে শিখেছি, বুঝতে পারলেন? দিতে পারলে শালার বেটা আমাকে বাপ বলে, আর দিতে না পারলে নিজের বেটাও আমাকে কি বলে, শালা বলে। বুঝতে পারছেন? দুনিয়ার নীতি এইটা। কিন্তু এখানে নীতিটা কি বলছে, মানে এইটা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তাকে তার সঙ্গে সম্পর্ক বজায় করো। আর প্রকৃত বজায়কারী হলো সেই ব্যক্তি যে কেউ তার সাথে সম্পর্ক ছিন্ন করলে সে তা কায়েম করে, মানে দিলে দেবো এ নীতি না, বরং যে দেয় না তাকে দিতে হবে। সঠিক সাঠ্যঙ্গের নীতি নিশ্চয়ই উত্তম নেয়া তখন বুঝতে পারলেন, কেউ আপনার সাথে প্রতারণা করেছে, বিধায় আপনি তার সাথে প্রতারণা করবেন, এমন আচরণ ভালো নয়। তার চাইতে আরো মন্দ নীতি আছে, মানুষের আরো মন্দ নীতি আছে, সেটা হচ্ছে কি, নাসির আপনার সঙ্গে সততা করেছে বলে আপনি বাসিরের সাথে সততা করবেন। কেমন কথা? আমি ইন্ডিয়ান, আপনি বাংলাদেশি, তো একজন বাংলাদেশি আমার সঙ্গে সততা করেছে বলে আমি আপনার সঙ্গে করব, যেহেতু আপনি বাংলাদেশি, চলবে? আমার বাড়িতে মনে করুন নাসিরের বাড়ি, নাসিরের বোনের বিয়ে হয়েছে বাসিরের সাথে, আর বাসিরের বোনের বিয়ে হয়েছে নাসিরের সাথে, এরকম বিয়ে জায়েজ না জায়েজ? যদি মোহর না থাকে বদলে বিবাহ বলা হয়, যাই বদলি বলে, জায়েজ না। কিন্তু যদি পৃথক মোহর হয়, অনেকে বলছেন তো নাসিরের সঙ্গে বিয়ে হয়েছে বাসিরের বোনে, আর বাসিরের সঙ্গে বিয়ে হয়েছে নাসিরের বোনে। এবারে এরা স্বামী স্ত্রী খুব ভালোতে আছে, কিন্তু ওরা স্বামী স্ত্রী সমস্যা। এবার নাসির যখন দেখলো বাসির আমার বোনকে কষ্ট দেয়, ও নিজের ভালো বউকে কষ্ট দিতে লাগে। বুঝতে পারছ? এটা কেমন নীতি? ভালো? এটা ভালো নীতি? হ্যাঁ, যখন দেখলেন ভারতের মুসলমানদেরকে ভারতীয়রা কষ্ট দিচ্ছে, তখন পাকিস্তানের মুসলমানরা কি করছে, ভারতীয়দেরকে কষ্ট, এটা কোন নীতি? ভালো নীতি এটা, চিন্তা করে দেখেন তো। যেমনই হোক, যদি আপনার ছেলের বিয়েতে আপনি পণ নেবেন, কেননা আমার মেয়ের বিয়েতে আমি পণ দিয়েছি, আমার মেয়ের বিয়েতে আমাকে পণ দিতে হয়েছে, তো যে পণ নিয়েছে তার কাছে না আপনি পণ নেবেন, তা না, আপনি আপনার ছেলের বিয়ে অন্য জায়গায় দিচ্ছেন, সেখান থেকে পণ নেব, মানে ওর ঘাটতিটা এখান থেকে পূরণ করব। এটা কেমন নীতি? মানে আদার পিণ্ডি বুধর ঘাড়ে, বলেন আদার পিণ্ডি বা পিণ্ড বুধর ঘাড়ে, আল্লাহ মুস্তান। তো এ হচ্ছে এমন নীতি, যে নীতি নিশ্চয়ই আপনার কি বলে, কোন বিহারী একজন আপনার স্বজাতি বাঙালি মেরেছে বলে আপনি তার প্রতিশোধে আপনার দেশে থাকা কোন বিহারীকে মারবেন, এটা আরো খারাপ নীতি। কোন এক জাতি কোন এক সময়ে আপনার জাতির উপর অত্যাচার করেছে বলে শত বছর পর, একশত বছর পর বা দুশত বছর পর আপনি সেই জাতির লোক পেলেন, দিয়ে বললেন আরে তোর জাতি আমার দেশের লোককে মেরেছে, আমার জাতিকে মেরেছে বা মুসলমানকে মেরেছে, আমি তোকে ছাড়বো না, কত বছর পর? মানে ওই সমসাময়িক কালের নয়, তার বাপ দাদারা হয়তো অত্যাচার করেছে, যেমন ইংরেজরা আমাদের উপর অত্যাচার করেছে না? এখন যদি ইংরেজরা আমার দেশে বেড়াতে আসে তো মারতে লাগবেন? এটা কোনো নীতি? এটা কোনো নীতি হলো? যদি মুসলমানরা একশত বা দুশত বছর আগে কোনো অত্যাচার করেছে, যদি করেছে, কথার জন্য বলি, যদি করেছে, তা বলে সেই বদলাটা বর্তমান মুসলমানদের উপরে তুমি তুলবে, এটা এটা মানুষের নীতি হতে পারে না, এটা সততার নীতি, সততার নীতি হতে পারে না, সততার নীতি হতে পারে। সুতরাং আগে যে ইংরেজ আমলে অত্যাচার করেছে, এখন ইংরেজদের কাছে বদলা নেব, যদি রাজা বাদশারা অমুসলিমদের উপরে অত্যাচার করেছে আগে একশত বছর আগে, তো সেই বদলা তুমি একশত বছর পরে মুসলমানদের উপরে নেবে, এটা কিন্তু সততার নীতি হতে পারে না, মানুষের মানবিকতার নীতি হতে পারে না। এটা নিশ্চয়ই অন্যায়। অতএব আশা করি বুঝতে পেরেছেন, যদিও একজন দুজনের উপরে আমল করতে পারে, তাহলে আমার এই কথা বলা এবং লেখাও আছে, বইও আছে, তাহলে সেটা সার্থক হবে, শ্রম সার্থক হবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন। যদিও কঠিন বললাম, আমার নিজের জন্য কঠিন, সবারই জন্য কঠিন, কিন্তু এই কঠিন যদি আমরা সহজ করে নিই, তবেই আমরা শান্তি পাবো সংসারে, আমাদের সমাজে, আমাদের দেশে, সারা বিশ্বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।